ওই চাঁদ সুন্দর, ওই ফুল সুন্দর, সুন্দর যত সব সৃষ্টি তোমার। ওই চাঁদ সুন্দর, ওই ফুল সুন্দর, সুন্দর যত সব সৃষ্টি তোমার। যদি তোমার গড়া হয় সৃষ্টি, যদি তোমার গড়া হয় সৃষ্টি, তবে তুমি কত সুন্দর জানা হলো ভার। ওই চাঁদ সুন্দর, ওই ফুল সুন্দর, সুন্দর যত সব সৃষ্টি তোমার। এই যে নদী, এই যে সাগর, কি যে মধুর গোলাপ, এই যে টগর, ছড়িয়ে আছে যার ঘ্রাণ। এই যে নদী, এই যে সাগর, কি যে মধুর কলতা, এই যে গোলাপ, ছড়িয়ে আছে যার গ্রাম। যার ভালোবাসাতে রূপে তা সাজাতে, যার ভালোবাসাতে রূপে তা সাজাতে, রূপময় হল যেন হারানো আধা। এই রূপ জানি গো শুধু যে তোমার। ওই চাঁদ সুন্দর, ওই ফুল সুন্দর, সুন্দর যত সব সৃষ্টি তোমার। যদি তোমার গড়া হয় সৃষ্টি, যদি তোমার গড়া হয় সৃষ্টি, তবে তুমি কত সুন্দর জানা হলো ভার। ওই চাঁদ সুন্দর, ওই ফুল সুন্দর, সুন্দর যত সব সৃষ্টি তোমার। এই যে পাহাড়, এই গাছালি, স্নিগ্ধ সবুজ আহ্বান। এই যে কোকিল, এই পাখালি, মিষ্টি সুরের কুহুগান। এই যে পাহাড়, এই গাছালি, স্নিগ্ধ সবুজ আহ্বান। এই যে কোকিল, এই পাখালি, মিষ্টি সুরের যার স্নেহ মায়াতে সব কিছু হারাতে, যার স্নেহ মায়াতে সব কিছু হারাতে, হৃদয় আকুল হয় কেন যে।